بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়ামাহ আরো শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার আয়াহসাবু আল ইনসানু আল্লান নাজমা ইযামাহ মানুষ কি মনে করে যে আমি তাহার অস্থি সমূহ একত্র করিতে পারিব না বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা বস্তুত আমি ইহার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করিতে সক্ষম বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায় يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসিবে فَإِذَا بَرِقَ الْبَصَرُ যখন চক্ষু স্থির হইয়া যাইবে وَخَسَفَ الْقَمَرُ এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে يقول الإنسان يومئذ أين المفر সেদিনই মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায় كلا لا وزر না কোনো আশ্রয়স্থল নাই إلى ربك يومئذ المستقر সেদিন ঠাই হইবে তোমার প্রতিপালকের নিকট يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে بَلِ الْإِنسَانُ عَلَى نَفْسِهِ بَصِيرَةٌ বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ যদিও সে নানা অজুহাতের অবতারণা করে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহ তাড়াতাড়ি ওই আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ইয়া সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহ সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই না তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করো وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে ووجوه يومئذ باسرة কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ تظن أن يفعل بها فاقرة আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হইবে এবং বলা হইবে কে তাহাকে রক্ষা করিবে তখন তাহার প্রত্যয় হইবে যে ইয়া বিদায় ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছুই প্রত্যান্বিত হইবে সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই ولكن كذب وتولى বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল ثم ذهب الى অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভ ভরে। দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ, আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ। أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে? أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَى সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না? ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى অতঃপর সে আলাকায় পরিণত হয়, তারপর আল্লাহ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল নর ও নারী। তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়?